তার মহান হুকুম ঈশার নামাজের পর তার ঘরে বসে কোরআনে কারীমের কিছু আলোচনা করবার এবং শুনবার সুযোগের মাধ্যমে কিছু সময় কাটাবার তৌফিক দিয়েছে। দুনিয়াতে মানুষ সময় বিভিন্নভাবে কাটায়। হাদিস শরীফে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা যে ব্যক্তির ভালো চান, যে ব্যক্তি আল্লাহর কাছে ভালো চাই, ভালো পাওয়ার আশা করে, আল্লাহ তাআলা এই ব্যক্তিকে ভালো কাজে লাগায়। এজন্য যখন কোনো মানুষের সময় অথবা সম্পদ অথবা মেধা ভালো কাজে লাগতেছে, বুঝতে হবে যে আল্লাহ তাআলা আমার প্রতি দয়া করতেছে। যখন বান্দার মধ্যে এই অনুভূতি জাগ্রত হয়, তখন এই বান্দা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করতে শেখে, আর শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা এই বান্দাকে আরো বেশি আল্লাহ তাআলার মনোনীত কাজ, পছন্দনীয় কাজ করবার তৌফিক দান করে। আর যদি বান্দা উল্টা হয়, দুই রেখাত নামাজ আজকে তাহাজ্জুদ পড়ছে, সকালবেলা এসে হুজুরের কাছে জিজ্ঞেস করে, হুজুর তাহাজ্জুদের সময় জন্য কয়টা ছিল, অর্থাৎ সে যে দুই রেখাত নামাজ পড়েছে এটা সে জানিয়ে সে আল্লাহর দিকে আল্লাহ যে আদায় করতে তৌফিক দিয়েছে এই চিন্তা তার নাই, আদায় করতে পেরেছে এই জন্য তার ভিতরে একটা গর্ব চলে আসতেছে। এই ব্যক্তি আল্লাহ তাআলার দরবারে শুকরকারী বান্দা না। এই জন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে নিচ্ছি যে আল্লাহ তাআলা আমাদের সময়ের কিছু সময়, সর্বনিম্ন কথা এটা যে গুণা তো হচ্ছে না, বর্তমান সময়ে তো মসজিদ থেকে বের হলেই গুণা, অনিচ্ছা সত্ত্বে গুণা, গুনাহের নিয়ত করে নাই বান্দা, মসজিদের দরজায় দাঁড়ায় আছে, তারপরও তার চোখের গুণা হওয়ার আশঙ্কা রয়েছে, ভয় রয়েছে, চায়ের দোকানে বসে রয়েছে, গুণা করতেছে না, কিন্তু দুই বন্ধু আড্ডা দিতে দিতে আর একজনের গীবত করতেছে, চকলফরি করতেছে, পরনিন্দা করতেছে, আর একজনের সাথে সময় কাটাতে যেও তার গুণা হচ্ছে, রাস্তায় দাঁড়ায় থাকলেও গুণা হচ্ছে, কিন্তু আল্লাহর ঘর মসজিদে বসে থাকলে বান্দার আমল নামায় তো সব আছেই, কিন্তু বান্দার গুণা হচ্ছে না, বান্দার সময়টা নিরাপদ অবস্থায় আল্লাহর কাছে পৌঁছতেছে। এই জন্য সেই মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে বলে নিচ্ছি আলহামদুলিল্লাহ। তেলাওয়াতকৃত আয়াত সূরাতুন নিসার 6 নম্বর আয়াত। আয়াতের তর্জমা বোঝার আগে সূরাতুন নিসার আলোচনাগুলো চলতেছিল, এতিম নাবালেক বা অধীনস্থ বাচ্চাদের লালন পালন সম্পর্কে। অনেক সময় অনেক এতিম বাচ্চা অভিভাবকের অন্য আত্মীয়র কাছে দায়িত্ব আছে লালন পালনের জন্য, অনেক সময় বাপ মারা গেছে, ছোট ভাই বড় ভাই আছে, ছোট ভাই নাবালেক, বড় ভাই বালেক ইত্যাদি ক্ষেত্রে ছোট বড়র মাঝে একটা সম্পর্ক হয়, সে সম্পর্কের ক্ষেত্রে যদি আর্থিক লেনদেনটা থাকে, আর্থিক লেনদেনটা কিভাবে আদায় করতে হবে সেই শিক্ষা এই সূরাতুন নিসার 6 নম্বর আয়াতে বলতেছে। গত আয়াত ছিল যে তোমরা এতিমদের মাল দিয়ে দাও এবং নির্বোধ অবস্থায় দিয়েও দাও, তোমাদের মাল তাদের মাল নির্বোধ, যারা নির্বোধ অবস্থায় দিও না, নির্বোধের কাছে মাল দিয়ে দিও না। এটা ছিল গত আয়াতের মূল বিষয়, কারণ মাল দ্বারা সম্পদের দ্বারা তোমাদের রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছে। আর 6 নম্বর আয়াতের তর্জমা হলো যে তোমরা এতিমদের এতিমদের ব্যাপারে পরীক্ষা করো, তাদেরকে পরীক্ষা নিরীক্ষা করে যাচাই বাছাই করে দেখো, যখন তারা বালেগ হবে, উপযুক্ত বয়সে পৌঁছবে, বিবাহের উপযুক্ত হবে, তখন যদি তোমরা তাদের মধ্যে বুদ্ধিমত্তা পাও, তারা বুদ্ধিমান, তখন তাদের মালটা তাদের কাছে দিয়ে দাও। তবে এতিম বড় হয়ে যাবে, বড় হয়ে গেলে মালটা নিয়ে নিবে, সেই ভয়ে বড় হওয়ার আগেই তাদের মালটা তুমি অপচয় করো না, নষ্ট করে দিও না। যদি কোনো ব্যক্তি ধনী হয় তাহলে সে যদি এতিমের সম্পদ না খায়, আর যদি কোনো ব্যক্তি দরিদ্র হয়, সে যে এতিমের মাল পাহারা দিচ্ছে, এতিমের দায় দায়িত্ব ভরণ পোষণ করতেছে, এই বাবদ তার যে ব্যয় হচ্ছে সেটা যেন সে নিয়ে নেয়। যখন তোমরা এতিমদের মাল দিয়ে দিবে তখন সেই মাল দেওয়ার ব্যাপারে তোমরা সাক্ষী রাখবে, আর আল্লাহ তাআলাই তোমাদের জন্য যথেষ্ট। এই হলো 6 নম্বর আয়াতের তর্জমা। ইসলামের শুরুর দিক দিয়ে উহুদ যুদ্ধে 70 জন সাহাবি শহীদ হইলে অনেক বাচ্চারা এতিম হয়ে গিয়েছিল। এই এতিমদের দায়িত্ব, এতিমদের সম্পদের দায়িত্ব অন্য সাহাবিদের উপর আসছিল। আসার কারণে তখনকার যুগে সাহাবা একরামদের মধ্য থেকে যারা সরল মনা ছিলেন তারা তো এই দায়িত্ব সুন্দর মতো আদায় করেছেন, কিন্তু যারা মুনাফিক মনোভাবের ছিল এরা এতিম বড় হয়ে গেলে এতিম সম্পদ নিয়ে যাবে, এজন্য এতিম বড় হওয়ার আগেই এতিমের সম্পদটা সে ইচ্ছা মতো ব্যবহার করে এতিমকে শূন্য অবস্থায় বিদায় দিত। এজন্য আল্লাহ তাআলা বলতেছেন এতিমকে যে সম্পদ দিবে, অধীনস্থ ব্যক্তিকে দিবি তার সম্পদটা তার কাছে দিয়ে দিবে, তুমি পরীক্ষা নিরীক্ষা করে দেখো সে এই মাল সংরক্ষণ দায়িত্ব নেওয়ার মতো যোগ্যতা তার মধ্যে হয়েছে কিনা। অর্থাৎ নাবালিক বাচ্চা, তাকে আল্লাহ তাআলা আগে তাকে অভিজ্ঞতা সৃষ্টি করতে বলতেছেন, সে অভিজ্ঞ হলে তারপরে তাকে তুমি দায়িত্ব দিও, এর আগে তুমি তাকে দায়িত্ব দিও না। ইসলামের সব ক্ষেত্রে নামাজের কথা বলি, 10 বছর বয়সে হাদিস শরীফে আছে 7 বছরের থেকে তুমি নামাজের কথা বলো, 10 বছরের সময় নামাজের জন্য আদেশ করো, না পড়লে মারতে থাকো। অথচ 10 বছরও তো বালেগ হচ্ছে না, বালেগ হচ্ছে যে সে বছর হিসেবে ধরলে 15 বছর বয়সের সময়। এর আগে যদি তার নাইট প্রেশার শুরু হয় তাহলে তখন সে বালেগ হয়ে যায়, কিন্তু যদি সে রাত্রে এই ধরনের স্বপ্নে কিছু না দেখে, বয়স 15 বছর হয়ে গেছে তখন থেকে সে বালেগ হচ্ছে। কিন্তু ইসলাম তাকে শরীয়তের বিষয়ে নামাজের ব্যাপারে অভিজ্ঞতা আনার জন্য, তাকে অভিজ্ঞতা অর্জন করার জন্য 7 বছরের থেকে তাকে নামাজের জন্য আদেশ করতে বলতেছে, 10 বছরের থেকে তাকে নামাজের জন্য মারতে বলতেছে, এবং 15 বছর সময় তাকে মূল নামাজ ফরজ হচ্ছে। উদাহরণ দিচ্ছি এটা বোঝানোর জন্য যে দায়িত্ব দেওয়ার আগের থেকে, দায়িত্ব দেওয়ার 8 বছর আগের থেকে তাকে নামাজের অনুসরণ করতে বলতেছে। অভিজ্ঞতা আল্লাহ তাআলা, আল্লাহ তাআলার কোন নবীকে আল্লাহ তাআলা আগে অভিজ্ঞতা ছাড়াই নবুয়ত দেন নাই। অভিজ্ঞতা কিভাবে করাইছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? একবার সাহাবায়ে কেরামের গুনাহ সম্পর্কে বলতেছেন, সাহাবায়ে কেরামের মাঝে মানুষের গুনাহ সম্পর্কে বলতেছেন যে মানুষ যদি তার গুনাহ থেকে খালেস দিলে, মনের থেকে যদি তওবা করে, তাহলে ছায়াদার জায়গায় কোনো পাথরের নিচেই কোনো অঙ্কুর কোনো বীজ গজালে তার 2টা পাতা যেমন সুন্দর মসৃণ হয়, দেখতে খুব সুন্দর লাগে, রোদ্রে পড়ি নাই ছায়ার মধ্যে ছিল, এই 2টা পাতা যেমন দেখতে সুন্দর হয় মসৃণ হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই গুনাহগার বান্দা গুনাহ থেকে তওবা করার কারণে সে ওই মসৃণ পাতার মতো তার জীবনটা সুন্দর হয়ে যায়। এই কথা বলার পরে সাহাবায়ে কিরাম বলছে আল্লাহ রাসূল আপনি কি এটাও জানেন যে গাছের ছায়ার নিচে অথবা পাথরের নিচে যদি কোনো বীজ হয় সে বীজ এমন হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে হ্যাঁ আমি এটা জানি। তাহলে আল্লাহ রাসূল কিভাবে জানেন? তা আমি বকরি চড়াতাম যে সাহাবায়ে কিরাম আশ্চর্য হয়ে জিজ্ঞেস করতেন আল্লাহ আপনি কি বকরি চড়াতেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা কোন নবীকে নবুয়ত দেন নাই বকরি না চড়ায়। আশ্চর্য কথা, নবুয়তের সাথে বকরির কি দায়িত্ব? 2টা ছাগল নিয়ে যদি কেউ বের হয় তা 2টা 2 দিকে দিয়ে দড়ি পেঁচায় এমন ভাবে দৌড়াদৌড়ি শুরু করে, আরো যদি বেশি হয় তাহলে তো আরো বেশি বিপদ। 2টা গরু নিয়ে চলতে এত ঝামেলা হয় না, কিন্তু 4টা গরু নিয়ে চলতে এত ঝামেলা হয় না, কিন্তু 4টা ছাগল নিয়ে চলতে গেলে বড় বিপদ। ছাগল অনেক দূরে কি দেখতেছে, পানি দেখতেছে, এখন থেকে দুই পা সামনে দিয়ে ব্রেক করে দাঁড়িয়েছে, সামনে যাবে না। আকাশে মেঘ ডাকছে কিছু না, ছাগল খাওয়া বাদ দিয়ে মুখ পুজা করে ব্যা ব্যা করে ডাকতে আছে। অর্থাৎ ছাগলের মধ্যে কোনো ধৈর্য নাই, ধৈর্য বলতে কিছু নাই। এবং দুই থেকে চারটা ছাগল এক জায়গা হলে দড়ি টড়ি পেঁচায় একেবারে হজবরল করে রাখে। আল্লাহ তাআলা তার নবীকে নবুয়ত দেওয়ার আগে ওই ছাগল চড়ায় ধৈর্যের পরীক্ষা করাইছে, যে উম্মতের মাঝে গিলে, সমাজের মাঝে গিলে, মানুষকে দাওয়াত দিতে গিলে তখন কিন্তু মানুষ এভাবে তোমাকে ছাগলের মতো অধৈর্য করে ফেলছে। আল্লাহ তাআলা অভিজ্ঞতা ছাড়া নবুয়ত, নবীকে নবুয়ত দেন নাই। ইউসা বিন নূন আলাইহি সালাতু ওয়াসসালাম মূসা আলাইহি সালাতু ওয়াসসালামের ভাগ্নে। মূসা আলাইহি সালাতু ওয়াসসালাম যখন খিজির আলাইহি সালাতু ওয়াসসালামের সাথে সাক্ষাতের জন্য যান, মাছ নিয়ে যান, যাওয়ার পথে ইউসা বিন নূনকে নিয়ে গিয়েছিলেন। ইউসা বিন নূন মূসা আলাইহি সালাতু ওয়াসসালামের সাথে দীর্ঘদিন ধরে খাদেম হিসেবে ছিলেন। খাদেম হিসেবে থাকতে মূসা আলাইহি সালাতু ওয়াসসালামের অনেক অভিজ্ঞতা ওনার মধ্যে চলে আসে, অনেক কিছু উনি শিখতে পারতেন। মূসা আলাইহি সালাতু ওয়াসসালাম এবং হারুন আলাইহি সালাতু ওয়াসসালাম দুজন দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আল্লাহ তাআলা নবুয়ত কাকে দিবেন, তখন আল্লাহ তাআলা ওই ইউসা আলাইহি সালাতু, ইউসা বিন নূন আলাইহি সালাতু ওয়াসসালামকে নবুয়ত দিয়েছিলেন। এই জন্য যে মূসা আলাইহি সালাতু ওয়াসসালামের সাথে চলতে চলতে তার একটা অভিজ্ঞতা আছে। আল্লাহ তাআলা ইচ্ছা করলে তো নবীদেরকে দুনিয়ায় পাঠায় 20 বছরের সময়, 25 বছরের সময়, 15 বছরের সময় নবুয়ত দিতে পারতেন, তা 40 বছর পর্যন্ত নেওয়ার কি দরকার? 40 বছর পর্যন্ত নেওয়ার দরকার হলো অভিজ্ঞতা। অভিজ্ঞতা ছাড়া কোনো কাজ করলে সে কাজ সুন্দর হয় না। তা কোনো ছোট বাচ্চা, নাবালক বাচ্চা, তাকে যে আমি অর্থ দিব, তাকে যে আমি দায়িত্ব দিব, তাকে ওই অর্থের অভিজ্ঞতা, ওই দায়িত্বের অভিজ্ঞতা আগে অনুশীলন করায় করায় অভিজ্ঞতা অর্জন করায়, তারপরে আল্লাহ তা দিতে বলতেছে। যে বাচ্চা যে সমাজে থাকে, যে পরিবেশে থাকে, ওই বাচ্চার ওই মনোভাব তৈরি হয়। এই ফাজাইলে আমল যে লিখছেন শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলী, শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলী এর ছেলের নাম হযরত মাওলানা তলহা, এখনো জীবিত আছে, সাহারানপুর থাকেন। শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলী ছেলের নাম তলহা। হযরত মাওলানা তলহা সাহেব বলেন যে আব্বাকে আমি দেখতাম, আব্বা তার খানকায় তার রুমের মধ্যে কেউ আইসে বায়াত হতে চাইলে তাকে হাতে হাত দিয়ে মুরিদ করাতেন। আব্বার এটা দেখে দেখে আমি ছোট মানুষ, আমি আব্বার রুমে আসা যাওয়ার পথে আমি খেলতাম। তো বিকেলবেলা আমি খেলতাম, যখন বাচ্চাদেরকে নিয়ে খেলতাম তখন আমি বাচ্চাদেরকে জমা করে নিয়ে আব্বা যেভাবে হাতে হাত দিয়ে বায়াত করাতো, আমি এভাবে সবাইকে হাতে হাত দিয়ে বায়াত করাতাম। আব্বা যেগুলো কথা বলতেন, এক আল্লাহর প্রতি ঈমান আনবো, আখেরাতে প্রতি ঈমান আনবো, গোনা করবো না, ইত্যাদি কথা, শিরক করবো না, ইবাদত বন্দি করবো, এই সমস্ত ওয়াদা দিয়ে আমি বায়াত করাতাম। কি এটা আমার খেলনা? হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি যাচ্ছেন শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলীর সাথে সাক্ষাৎ করার জন্য। মাদানী রহমতুল্লাহ আলীর বয়স একটু বেশি, জাকারিয়া রহমতুল্লাহ বয়স একটু কম, তার বাপের চেয়ে বেশি বয়স্ক একজন মানুষ। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলীহি যখন দেখতেছেন যে বাচ্চা তলহা সে ছোট বাচ্চাদেরকে বায়াত করতেছে, তখন মাদানী রহমতুল্লাহ আলীহি ওনার সামনে বসছেন যে আমারও বায়াত করে না। তলহারা দিয়ে তলহা, হযরত মাওলানা তলহা সাহেব তখন মাদানী রহমতুল্লাহকে চেনে না, ছোট মানুষ কি চেনে। তখন মাদানী রহমতুল্লাহ আলীহি, উনি তো বড় বুজুর্গ মানুষ, উনি তো দুনিয়ার মানুষকে বায়াত করেন, কিন্তু ওই যে বাচ্চা রাস্তায় খেলতেছে, বাপের থেকে শিখতে অভিজ্ঞতা হয়েছে, ভালো অভিজ্ঞতার উদাহরণ দিচ্ছি, শিখছে। তখন মাদানী আহমদের হাত বাড়াই দিয়েছেন, উনি বায়াত হয়েছে। এর পরবর্তী বড় হওয়ার পরে মাওলানা তলহা সাহেব চিনতেছেন যে ইনি হলেন মাদানী, ইনি হলেন মাদানী। মাদানী রহমতুল্লাহ আলাইহি বলতেন ঘটনা, মাওলানা তলহা সাহেবও এখনো বলেন ঘটনা, যে আমার কাছে হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ ছোটবেলায় বায়াত হয়েছিলেন। কি বোঝাতে চাচ্ছি, ছোট বাচ্চা যা দেখবে যেভাবে তাকে অনুশীলন করানো হবে এটাই সে শিখবে। এক ধনী বাপের পোলা ভিক্ষুক আসছে, এখন ভিক্ষা যখন ভিক্ষুক যখন ভিক্ষা চায় তখন ছেলে জিজ্ঞেস করতেছে আব্বা ছেলে কি চায়? তা টাকা চায়। তা কেন? তার কাছে কোনো টাকা পয়সা নেই। তা আব্বা তার কাছে 1 লাখ টাকাও নাই। আব্বা তার কাছে 1 লাখ টাকাও নাই। কেন বলল? বাপের মুখে সবসময় লাখ লাখের হিসাব বলে, বাপ 1-2 টাকার হিসাব করে না, লাখ লাখ টাকার হিসাব আলোচনা করে। ওই ছেলে বাপের থেকে ওই লাখ টাকার হিসাব বুঝছে। এ কথা বাচ্চাদেরকে মানুষ ছোটবেলার থেকে যেভাবে তাকে শিক্ষা দিবে বাচ্চাটা ওইভাবে গড়ে উঠবে। তবে বাচ্চাদের মেজাজ বাচ্চা ছিল, বাচ্চাকে বড়র মতো শিক্ষা দিলে হয় না। মিয়াজি নূর মোহাম্মদ জানজানবী রহমতুল্লাহ আলী হাজি এমদাদুল্লাহ মহাজের মাক্কি রহমতুল্লাহ আলীগের শায়খ ছিলেন। ধানজানা এলাকায় মক্তবখানায় পড়াতেন, মক্তব পড়াতেন। হাজি এমদাদুল্লাহ মহাজেরে মাক্কি রহমতুল্লাহ আলাইহি কাফিয়া পড়তেন। কাফিয়া পড়ার সময় ইবাদত বন্দেগীর ক্ষেত্রে এত বেশি আগ্রহ সৃষ্টি হয়েছে, উনি কোন আল্লাহওয়ালা বুজুর্গ হাতে বায়াত হয়ে উনি আল্লাহওয়ালা বুজুর্গ হওয়ার জন্য ওনার ভিতরে আগ্রহ সৃষ্টি হয়েছে। উনি লোক খুঁজতেছে মনে মনে, লোক পায় না। স্বপ্ন যোগে দেখে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত, ওনার দাদা আল্লাহ রসুলের হাতে দিয়ে দিচ্ছে, আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মিয়াজি নূর মোহাম্মদ জানজানবী রহমতুল্লাহ আলাইহির হাতে দিয়ে বলতেছে একে তুমি বায়াত করে নাও। দেখছেন 4 বছর আগে স্বপ্ন। এই 4 বছর ধরে লোক তালাশ করে যে ভালো মানুষ কোথায় পায়, কার কাছে বায়াত করবো। হঠাৎ করে ওনার ওস্তাদ মামলুক আলী সাহ, ওনার ওস্তাদ বলতেছে যে ইমদাদুল্লাহ তুমি তো আল্লাহওয়ালা বুজুর্গ খুঁজতেছ, আমার কাছে জানজানা একজন লোকের ঠিকানা আছে, তুমি ওনার কাছে যাইতে পারো, ওনার কাছে তুমি যাইতে পারো। হাজি সাহেব এই কথা শোনার পরে পায়ে স্যান্ডেল নেয়, স্যান্ডেল ছাড়া হাঁটা শুরু করছে। হাইটে যে ওই 4 বছর আগে যে স্বপ্নে দেখছিলেন যে লোকের চেহারা আল্লাহ রসুল হাতে দিয়েছেন ওই লোকই উনি, চেহারায় মিলে গেছে। চেহারায় মিলে যাওয়ার সাথে সাথে যে পায়ে পড়ে ধরে বলে হুজুর আপনি আমাকে বায়াত করে নেন, আমি আপনার মুরিদ হব। তখন মিয়াজি নূর মোহাম্মদ জানজানবী রহমতুল্লাহ আলী বলেন যে বেটা তোমার স্বপ্নের উপর এত আস্থা, তোমার স্বপ্নের উপর এত আস্থা। হাজি সাহেব বলেন যে আমার শায়খ যে এত বড় আল্লাহওয়ালা বুজুর্গ, আমার পরীক্ষার আর বাকি রইল না, এক কথায় আমি বুঝে গেছি। আমি যে 4 বছর আগে স্বপ্নে দেখেছি এটা তো আমি কাউকে বলি নাই, ওনাকে যে আমি স্বপ্নে দেখেছি এটা তো আমি বলি নাই, কিন্তু আমি যে ওনার কাছে এসে পায়ে পড়ে ধরে যখন বায়াত হতে চাইলাম উনি আমাকে সর্বপ্রথম কথা বললেন যে স্বপ্নের উপর তোমার এত আস্থা যে তুমি স্বপ্নে দেখেই আমার কাছে বায়াত হতে চলে আসতো। এই হলো মিয়াজি নূর মোহাম্মদ জানজানবী রহমত, এত বড় বুজুর্গ মানুষ যে আল্লাহ রসুল হাজি সাহেবকে স্বপ্নে দেখাচ্ছে যে তুমি নূর মোহাম্মদ জানজানের হাতে বায়াত হও। কিন্তু এই বড় মানুষ হওয়া সত্ত্বেও ছোটদের সাথে আচরণ কি করতেন? একবার ওনার একজন মুরিদ মাওলানা আকবর আলী সাহেব নাম, আকবর আলী সাহেবকে বলতেছে যে বেশ কিছু সময় ওজিফা আদায় করতেছি, ছোট বাচ্চার কাছে পাই না, মন আনন্দ লাগে না, তুমি একজন বাচ্চা নিয়ে এসো তো আমার কাছে। নূর মোহাম্মদ জানজানবী রহমতুল্লাহ আলী বলতেছেন। তখন মাওলানা আকবর আলী সাহেব ওনার ছেলেকে যায়, ছোট ছেলে 4-5 বছর বয়স এমন হবে, তাকে যে আগে হুজুরের অনেক বুজুর্গের কথা বুঝাইছে, উনি অনেক বুজুর্গ মানুষ, ওনার কাছে যে সুন্দর মতো বুঝবে, কোনো কিছু করবে না, হাতাহাতি করবে না, সব বুঝাইছে, বুঝে ছোট বাচ্চাকে হুজুরের দরবারে নিয়ে আসছে। ও যেভাবে বাপ আগেতে ভয় দিয়ে দিয়েছে ওভাবে বসে আছে। বেশ কিছু সময় পার হয়ে গেছে, নূর মোহাম্মদ জানজানবী রহমতুল্লাহ আলী বলেন যে মাওলানা আলী আকবর আলী তুমি কি নিয়ে আসো, তুমি কি শিশু নিয়ে আসো না একজন বয়স্ক বুড়া মানুষ নিয়ে আসো? আমার তো শিশু মানুষ লাগবে, তার সাথে ওটা হাসি মজাক করবো। তখন বলে হুজুর আমি তাকে আনছি বটে, আমি আগে তার আপনার মর্যাদা বুঝে আনছি, আদব সবকিছু বুঝে আনছি, তখন বললেন না তুমি এটা ঠিক করো নি, শিশু মানুষ শিশুই, তখন ও তাকে টাইকে নিয়ে কোলে নিয়ে বিভিন্ন কথা আদর করা শুরু করেছে, এখন হুজুরের মাথার থেকে টুপি গুলে দিচ্ছে, মাথার থেকে টুপি কিনে এখন হুজুরের সাথে হাসি মজাক শুরু করেছে। মিয়াজি নূর মোহাম্মদ খান জানবি রহমতুল্লাহ আলী বলতেছেন যে বাচ্চাদেরকে বাচ্চা স্বভাবে রাখতে হবে, বাচ্চাদেরকে বাচ্চা স্বভাবে রেখে বাচ্চাদেরকে সুন্দর শিক্ষা দেওয়ার চেষ্টা করতে হবে, বাচ্চাদেরকে বড়দের মতো স্বভাব বানিয়ে শিক্ষা দিতে চাইলে তারা শিক্ষা পাবে না, এটা তাদের বাচ্চা সুলভ থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদের সাথে কি করতেন, বাচ্চাদের সাথে হাসি মজাক করতেন, তাদেরকে শিক্ষা দিতেন বাচ্চার অবস্থা জুড়ে, সবাইকে বলতেন তোমরা দূরে চলে যাও, আমার কাছে কিছু কি আছে, খেজুর আছে, যে দৌড় দিয়ে আগে আমার কাছে আসতে পারবো তারে আমি কি দেবো, খেজুর দেবো। হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা অনেক এমন হয়েছে হাদিসের ঘটনায় যে আল্লাহ রাসূল নামাজে সিজদায় গেছে, একজন উঠছে পিঠে আর একজন উঠছে ঘাড়ে, আল্লাহ রাসূল সিজদা থেকে এক হাতে একজনকে নামায় আর একজনের ঘাড়ে নিয়ে উঠে দাঁড়ায়, অর্থাৎ বাচ্চাদেরকে বাচ্চার অবস্থায় রেখে তাদেরকে সুন্দর আদব আখলাক শিক্ষা দেয়া হলো এদের অভিজ্ঞতা অর্জন করার মূল উদ্দেশ্য। বাচ্চাদেরকে শিক্ষা দেওয়ার অর্থ এটা না যে বাচ্চাদেরকে বড় বানায় শিক্ষা দিতে হবে, বাচ্চাদেরকে আদব বাচ্চা স্বরূপের মধ্যে তাকে শিক্ষা দিতে হবে। বাচ্চাদের যে সমাজে আবদার থাকে, আকবর ইলাহাবাদী রহমতুল্লাহ আলাইহি নামে একজন ছিলেন ভারতবর্ষে, ওনার ছেলের বিবাহ, ছেলের বিবাহের সময় সবাই গিফট আনতেছে, উনিও গিফট নিয়ে গেছে, বাপ বিশাল এক বক্স পেপার বক্স দিতে পারে গিফট, গিফট পেপার যেটা জানো, সবাই আশ্চর্য বাপ গিফট নিয়ে আসছে, এখন খুলতেছে আগে বড় একটা বক্স, তার মধ্যে ছোট আর একটা বক্স, তার মধ্যে ছোট একটা বক্স, এবার বক্স হতে হতে বক্স শেষ হয় না, শেষ করে দেখা গেছে ভিতরে ছোট্ট একটা গাড়ি, খেলনা গাড়ি। আশ্চর্য সবাই যে আপনি একজন এত বড় মানুষ, আপনি ছেলেকে দেখে যে আমি আমার ছেলেকে শিক্ষা দিতে চাই, আমার ছেলে যখন ছোট ছিল তখন আমি এই গাড়িটা তাকে না দেওয়ার কারণে কিনে দিতে পারিনি, দেরি হয়েছিল, এই জন্য সে কয়েকদিন যেমন খুব কান্না করেছে এবং আমার সাথে জেদ করেছিল, সে ওই সময় গাড়িটা আমার কাছে চাচ্ছিল আমি দিতে পারি নাই, তাই এখন আমি তাকে গাড়ি দিচ্ছি, তো কেন শিক্ষা দিতে চাচ্ছি যে সে এক এক সময় এক এক জিনিস চায় কিন্তু এই জিনিসটা পরবর্তীতে তার জীবন আর কাজে লাগে না, এখন যেটা মরি হয়ে চাচ্ছে খুব পাগল হয়ে চাচ্ছে এটা তো সামনের জীবনে কাজে লাগবে না। আকবর ইলাহাবাদীর মতো মানুষ, মিয়াজি নূর মোহাম্মদ জানজানবী রহমতুল্লাহের মতো মানুষ, যারা বড় বড় বুজুর্গ এরাও বাচ্চাদেরকে শিক্ষা দিতেন বাচ্চা স্বরূপ অবস্থায় রেখে, বাচ্চাদেরকে বাচ্চা স্বরূপ অবস্থায় রেখে। হজ মাওলানা জুলফিকার আলী নকশাবন্দী দাওয়াত বরকাতুল লিখতেছেন, এক বাপের ছেলে নামাজ পড়ে না, ছোট কিন্তু সুরকিরা তো মুখস্থ নাই, সারাদিন ধরে ঘুড়ি উড়ায়, এখন ঘুড়ি উড়াতে যে অন্যান্য বাচ্চাদের সাথে ঘুড়ি উড়ানোর প্রতিযোগিতা শুরু হয়েছে, রাত্রে এসে তার আব্বাকে বলতেছে যে আব্বা আমি আগামীকাল ঘুড়ি উড়াবো, আমাকে আপনি সব ব্যবস্থা করে দেন। বাপ বলতেছে হ্যাঁ আমি একটা তদবির জানি। কি তদবির? যদি তুমি সকালবেলা ফজর আগে ঘুম থেকে উঠে সূরা ইখলাস 11 বার পড়ো তাহলে কিন্তু তোমার ওই দিনের ঘুড়ি সবার আগে থাকবে, সূরা ইখলাসের এই আমল না, কিন্তু আগামীকাল ঘুড়ি উঠাতে হবে সবার আগে, ফার্স্ট হইতে হবে ঘুড়ি নিয়ে, আজকে আগে আব্বার সাথে আগে আগে উঠছে ফজরের আগে উঠে আব্বার সাথে সূরা ইখলাস মুখস্থ করে 11 বার পড়তে দিই, পড়ে আব্বা পরে কি করছে ওই ঘুড়ির সুতায় যে বিভিন্ন মোম লাগাই দেয় মোম লাগাই দিল, মোম লাগাই দিলে অন্য অন্য ঘুড়ির সুর সুতা সহজে কেটে গেছে, ওরটা ফাস্ট হয়ে গেছে, কিন্তু রাত্রে তো আব্বা শিক্ষা দিয়েছে ফজর লাগে সোরা একলাস, এখন আব্বা বলতেছে যদি তুমি দৈনিক সকালবেলা সোরা একলাস এইভাবে পড়ো তো দৈনিক কিন্তু তোমার ঘুড়ি কি সবার সামনে যাবে। অর্থাৎ বাচ্চাদেরকে শিক্ষা দিতে হবে বাচ্চাদের অবস্থায় রেখে, বাচ্চাদেরকে যদি মানুষ বাচ্চা অবস্থায় রেখে শিক্ষা দিতে চায় এই শিক্ষাটা তাদের ভিতরে এমন ভাবে বসে যায় যা সামনে সহজে মানুষ বলে না। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলতেছেন আয়াতের শুরুতে যে বাচ্চাদেরকে আগে পরীক্ষা করো, পরীক্ষা করে দেখো তুমি যে দায়িত্ব যে জিনিসটা দিতে চাচ্ছ সে জিনিসটা দেওয়ার ব্যাপারে সে নেওয়ার ব্যাপারে অভিজ্ঞতা আছে কিনা, তার যদি অভিজ্ঞতা হয়ে যায় তার, তাহলে মালটা দিয়ে দিবে। মালটা দেওয়ার শেষে কি বলতেছেন, ফাইদা দাফাতুম ইলাইহিম আমওয়ালাহু, যখন তাদেরকে তাদের মাল দিয়ে দিবে তখন ফাশিদু আলাইহিম, সাক্ষী রাখবে। কোরআনের সূরা বাকারার শেষ রুকুর এবং আয়াতের আদেশ যে মানুষের সাথে লেনদেন করতে গেলে সাক্ষী রাখতে হবে। যদি কেউ কারোর থেকে ঋণ নেয়, ঋণ নেওয়ার ক্ষেত্রেও সাক্ষী রাখতে হবে। যদি কেউ কারোর সাথে আমানত রাখে, আমানত রাখার ক্ষেত্রেও সাক্ষী রাখতে হবে। কিন্তু আমাদের সমাজে আমরা লেনদেন করার সময় খুব বন্ধুত্ব স্বরূপের আচরণের লেনদেন করি, লেনদেনের সময় না কোনো স্পষ্ট সময় নিয়ে নেওয়া থাকে, না সাক্ষী নেওয়া থাকে, না কোনো ডকুমেন্ট থাকে। এরপরে যখন সম্পর্ক তিক্ত হয় তখন ওই লেনদেনের বাহানা দিয়ে সম্পর্ক আরো খারাপ হয়, লেনদেনের কারণে সম্পর্ক আরো খারাপ হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট আদেশ, যখন তুমি কারোর সাথে কোনো লেনদেন করবে সাক্ষী রাখবে এবং লিখিত রাখবে। আমাদের আল্লাহওয়ালা বুজুর্গরা বহুত আছে, আমি বহুত আগে আমাদের এক আল্লাহওয়ালা বুজুর্গকে এই মহল্লার এক বিশেষ ব্যক্তি থেকে 50,000 টাকা ধার নিয়ে দিয়েছিলাম, বহুত আগে। সেটা ধার নিয়ে যখন হযরতের হাতে টাকাটা দিছি, দেওয়ার পরে আমাদের জিজ্ঞেস করে, আপনি কি ঋণ আনছেন, ঋণ লিখছেন? আমি বললাম হুজুর লিখি নাই। আমাদের বললেন, আপনি একজন মুফতি সাহেব মানুষ, আপনি এই শরীয়তের এই আমলটা কেন করলেন না? আমাকে তারপরে বুঝালেন, যদি আপনি আজকে মারা যান, আমি যদি আজকে মারা যাই, তাহলে ওই ব্যক্তির ঋণ কে শোধ করবে? আপনি যে ওই ব্যক্তির থেকে ঋণ নিয়েছেন এটা কে জানে, কে শোধ করবে? আমি পরবর্তীতে ওই ব্যক্তিকে বললাম, উনি বললো হুজুর লেখার দরকার নেই, আলহামদুলিল্লাহ উপযুক্ত সময় দিয়ে দিয়েছে। ইসলামে একটা আদেশ, কারোর সাথে যখন আমি লেনদেন করব, ঋণ নিই অথবা ঋণ দিই অথবা সে আমার কাছে টাকা পাঠায়, টাকাটা আমি দিয়ে দিই, তখন সুন্নাত হলো ওইটা লিখে রাখা এবং সাক্ষীর মাধ্যমে আদান প্রদান করা। তাহলে কি হবে, এই লেনদেনটার মাধ্যমে আমাদের সম্পর্ক খারাপ হবে না। আরবিতে একটা বাক্য আছে, আল কারযু মিকরাজুল মাহাব্বাত, ঋণ মানুষের সম্পর্ক কেটে দেয়, ঋণ মানুষের সম্পর্ক কেটে দেয়। কেন কেটে দেয়? ঋণের দ্বারা মানুষ শুরুতে নেওয়ার সময় খুব মুখাপেক্ষী হয়ে নেয়, কিন্তু নেওয়ার পরে যে তারিখে দেওয়ার কথা ছিল ওই তারিখে দেওয়ার আর গুরুত্ব থাকে না, অথবা যে ওয়াদা দিয়েছিল সে ওয়াদা তার কাছে আর এই ধরনের আগের মতো গুরুত্ব দেয় না। কিন্তু যদি লিখিত থাকে, ওই ব্যক্তি যে ঋণ নিয়েছে সে তো দেওয়ার ক্ষেত্রে টাল বাহানা করবে, কিন্তু যে ঋণ দিয়েছে তার কাছে তো একটা ডকুমেন্ট আছে। আল্লাহ না করুক যদি সে ব্যক্তি মারা যায়, মারা গেলে কিন্তু এর কাছে একটা দলিল আছে, আল্লাহ তাআলা এতিমের সম্পদ দিয়ে দিবে, এটা কে কি দেখবে? কিন্তু না, আল্লাহ তাআলা বলেন, ফাইদা দাফাতুম ইলাইহিম আমওয়ালাহুম, যখন তুমি তাদেরকে তার সম্পদটা দিয়ে দিবে তখন ফাশহিদু আলাইহিম, তাদের ব্যাপারে সাক্ষী রাখো যে তুমি তার সম্পদটা দিয়ে দিচ্ছ। সুন্নাত এবং শরীয়তের আমল করলে, শরীয়তের আদেশের মতো আমল করলে লেনদেন, সামাজিকতা, অভ্যন্তরীণ সম্পর্ক খুব সুন্দর থাকে, সম্পর্ক কখনো ভাটা পড়ে না। এরপরে বলে ওয়াকাফা বিল্লাহি হাসিবা, যে আল্লাহ তাআলা যথেষ্ট। কিসের থেকে যথেষ্ট? যে যদি এতিমের সম্পদ, অধীনস্থের সম্পদ, ভাই নাবালে গেছে, ভাইয়ের সম্পদ ঠিক মতো আদায় করে দেয়নি, সে জায়গায় খেয়ানত করেছে, তো ওই এতিমের হিসাব নিকাশ নেওয়ার জন্য আল্লাহই যথেষ্ট, একটা অর্থ। দ্বিতীয় অর্থ হলো যে দিয়ে দিয়েছিল উপযুক্ত সময়, সঠিক সময়, কিন্তু যে এটা পাবে, যে এটা নিবে, সে নেওয়ার পরে এটা ক্ষেত্রে সে অতিরিক্ত করে ফেলেছে, অস্বীকার করতেছে বা বেশি দাবি করতেছে। আল্লাহ তাআলা বলেন, যদি সে তোমার উপর জুলুম করে তাহলে তার হিসাব নিকাশ নেওয়ার জন্য আল্লাহই যথেষ্ট, তোমার এই জায়গায় চিন্তা করা লাগবে না। এক হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির থেকে অন্যায়ভাবে কোনো সম্পদ নিয়ে নেয় আর ওই ব্যক্তির কাছে যদি কোনো সাক্ষী না থাকে, তাহলে আল্লাহ তাআলা হাসরের ময়দানে ওই ব্যক্তির থেকে এই হকটা তাকে আদায় করে তাকে আল্লাহ তাআলা সন্তুষ্ট করে দিবেন। অনেক সময় দেখা যায় ঝগড়া বাঁধছে, আগে সম্পর্ক ভালো ছিল, ঝগড়া বাঁধছে এবং জেদ করে তার থেকে বেশি নেওয়ার জন্য চেষ্টা করছে। দুই সাহাবি, একজনের নাম হাজরা মাউদ, হাজরামি বলা হয়, আর আরেকজন নাম হলো কিন্দ। এই দুইজন আল্লাহ রাসূলের কাছে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে আসছে, আসার ফলে আল্লাহ আমাদের এক জমি আছে। একজন বলে যে আমার জমিটা সে অন্যায়ভাবে বক্তব্য করে খাচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষী শোনার পরে ফয়সালা দিয়ে দিলেন সাক্ষী অনুপাতে। ফয়সালা দেওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি তো সাক্ষী অনুপাতে ফয়সালা দিয়ে দিলাম, কিন্তু যদি অন্যায়ভাবে কেউ কারো সম্পদ নিয়ে থাকো তাহলে কিন্তু হাসরের ময়দানে সাত তবক আসমান জমিন তোমার গলায় ঝোলাই দেওয়া হবে। এটাকে ব্যাখ্যা বলেছিলাম যে গ্রাম দেশে ডিম দেয় মুরগিতে, মুরগিতে ডিম দেওয়ার পর ডিমের কোর্স শেষ হওয়ার পর সে ওই ডিম নিয়ে বসে বাচ্চা দিতে চায়, ওই ডিম নিয়ে বসে সে বাচ্চা দিবে, তা দেবে ডিমকে। তখন অনেক সময় মা খালারা ডিম ওই মুরগিরে ডিমের জায়গায় না বসানোর জন্য ডিম মুরগিদের এক জায়গায় বসে না থাকে, এই জন্য হয় কাঠ অথবা হালকা কোনো জিনিস স্বাভাবিকভাবে সাধারণত দিয়ে থাকে। আপনার কলা গাছের উপরে যে খোল থাকে এই খোলকে গোল করে মুরগির গলায় ঝুলাই দেয় একটু বড় করে, কি হয় ওই মুরগি সারাদিন ধরে ওইটা নিয়ে ঝামেলায় থাকে, সে তার গলার থেকে বাহির করার জন্য চেষ্টা করে, অথবা সারাদিন ধরে ওই মাথা নিচে করে এক জায়গায় তার আগে সবসময় দৌড়াতে থাকে, এক জায়গায় বসে থাকে না। আমাদের ওস্তাদরা হাদিস বর্ণনা করে ব্যাখ্যা দিয়ে বুঝাইছিলেন যে যদি কোনো মানুষ অন্যায় ভাবে কারোর সম্পদ এভাবে নিয়ে নেয়, দুনিয়ার আদালতে তাকে কি করতে পারতেছে না, ওসুল করতে পারতেছে না, আল্লাহ এই ব্যক্তির জন্য যথেষ্ট। কিভাবে যথেষ্ট? হাসরের ময়দানে সাত আসমান জমি এভাবে বেড়ি পড়াইতে তার গলায় পড়ায় দেবে, তোর কত জমি লাগতো, তোর কত অর্থ লাগতো তুই আরেকজন থেকে নিচ্ছি এটা। এই হলো একটা ব্যাখ্যা, অকাফা বিল্লাহি হাসিবা, যে আল্লাহ তাআলা এই বান্দার জন্য যথেষ্ট। তো আয়াত থেকে মূল শিক্ষা হলো যে অধীনস্থ যে আমার আছে, আমার ভাই হোক, আমার আপনার সম্পত্তি আমি আমার ভাইয়ের কাছে দিয়ে দিব, তা ভাই যদি এই সম্পদটা সংরক্ষণ করার মতো যোগ্যতা হয় তখন আমি তার কাছে দিব, অথবা ভাইকে এই সম্পদের প্রতি অভিজ্ঞতা বানাই ব্যবসা, ব্যবসার ক্ষেত্রে যদি ভাই ব্যবসা বোঝে তারপর আমি ব্যবসা ভাইয়ের হাতে ছেড়ে দিব, এর আগে যদি আমি ছেড়ে দিই ভাই ব্যবসা বোঝে না রাগ করে ছেড়ে দিয়েছি, তা এই ভাইকে আমি এই আয়াতের অনুবাদ আমি উল্টা করলাম। আর যখন আমি কারোর পাওনা টাকা দিয়ে দিব আমার কাছে পাইতে সেটা যখন আমি শোধ করে দিব তখন আমি সাক্ষী রাখবো। ঋণ নেওয়ার ক্ষেত্রে যেমন বললাম সূরা বাকারায় আমানত রাখার ক্ষেত্রে ঋণের ব্যাপারে আদেশ আছে, সাক্ষী রাখতে বলতেছে এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে তোমার কাছে টাকা পায় তার টাকা দেওয়ার সময় তুমি সাক্ষী রাখো যে আমি তার টাকাটা পরিশোধ করে দিয়েছি। এই সাক্ষী রাখলো সব নিয়ন্ত্রণ সবকিছু ঠিক হয়েছে, এরপরে যদি কেউ অনিয়মিত করে এলোমেলো করে তাহলে সে ব্যাপারে তুমি আর বেশি পেরেশান হয়ো না, আল্লাহ তাআলাই তোমার জন্য যথেষ্ট। অকাফা বিল্লাহি হাসিবা, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আয়াতের উপর আমল করে জীবনকে সুন্দর করবার তৌফিক দান করুক। প্রশ্ন, ইমাম শাহউদ্দিন স্বামী প্রশ্নগুলি জানার জন্য আপনার নিকট আকুল আবেদন। এক, ভাষা আন্দোলন এবং দেশ রক্ষার একাত্তরের সংগ্রামে যারা প্রাণ দিয়েছে তাহারা শহীদ কিনা বুঝায় বললে ভালো হয়। প্রশ্নকারীর নাম নাই, অনেক ক্ষেত্রে অনেক জায়গায় প্রশ্ন করার আগে নাম প্রশ্ন হবে, আল্লাহ তাআলা হাসরের ময়দানে এটা আপনাকে জিজ্ঞেস করবে না। একাত্তরে ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছিল যারা, আল্লাহ তাআলা হাসরের ময়দানে এটা আপনাকেও জিজ্ঞেস করবে না, আমাকেও জিজ্ঞেস করবে না। সুতরাং আপনার এটা জানার বিষয় না, আমার এটা জানার বিষয় না। এক নম্বর উত্তর। দুই নম্বর উত্তর হলো শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি, ওনার কাছে কেউ যদি এইভাবে কোনো কিছু জিজ্ঞেস করতেন তাকে বলতেন ভাই তোমার দোয়ায় কুনুত কি মুখস্থ আছে, তুমি নামাজের সব মাতলা মাসাইল কি জানো, তুমি পাকনা পাকের সব মাতলা মাসাইল কি জানো, তুমি তোমার সাংসারিক যে সমস্ত লেনদেন করতেছে এগুলোকে সব মাতলা তুমি জানো, এইগুলো জানা বাদ দিয়ে কেন তুমি আর একজনের ডিগ্রি করতেছো, এটা হচ্ছে বেহুদা মানুষের কাজ, বেহুদা মানুষের অপ্রয়োজনীয় জিনিস, ইসলাম এটাকে কখনো ভালো চোখে দেখে না, অসুন্দর। আমার যেটা জানার বিষয় যেটা জানলে আমার লাভ আছে, আমার সাথে সম্পৃক্ত সে সমস্ত জিনিস জানা দরকার, যেটা আমার জানলে খুব খুব লাভ নাই, না জানলে কোনো ক্ষতি নাই সেটা জানার বিষয় না আমার। দুই নম্বর, 14টি ওয়াজিবের মধ্যে 13 নম্বরটা হলো ইমামকে অনুসরণ করা, আহলে হাদিসের লোকেরা যে রুকুতে যাওয়ার সময় দুই হাতে কান বরাবর উঠায়, আবার রুকু থেকে সোজা হইয়া কান বরাবর হাত উঠায়, জোরে আমিন বলে, দরমিয়ানি বৈঠকে শাহাদাত আঙ্গুল নাড়িতে থাকে, ইমাম সাহেব ও এইগুলি করে না, তাহাদের নামাজ কি ঠিক আছে বুঝায় বললে ভালো হয়। ইমাম সাহেবকে অনুসরণ করার ক্ষেত্রে যে একটা রোকন আছে, রোকন উদ্দেশ্য রুকু একটা রোকন, সিজদা একটা রোকন, আত্তাহিয়াত একটা রোকন। এই রোকনে ইমাম সাহেব যখন যাবে, ইমাম সাহেব যখন আসবে, তখন আমার ইমাম সাহেব অনুসরণ করতে হবে। এর আগেও আমি যাইতে পারবো না, আগেও আমি উঠতে পারবো না, এক নম্বর। দুই নম্বর হলো, যদি কোনো মানুষ এই রোকনের মধ্যে থেকে শরীয়তের অন্য কোনো আমল করে, তাহলে সে ইমামের খেলাফ করলো এটা কখনো বলা যাবে না। ইমাম সাহেব রুকুতে যাওয়ার আগে হাত উঠান নাই, মুক্তাদি হাত উঠাইত, কিন্তু মুক্তাদি ইমামের আগে যায়নি, ইমামের পরে রুকুতে গেছে, তাহলে ইমামের অনুসরণ করতেছে মুক্তাদি। মাঝখানে মুক্তাদি একটা অতিরিক্ত কাজ করলো। এক্ষেত্রে যদি এমন হইতো যে মুক্তাদি ইমামের আগে রুকুতে চলে গেছে, মুক্তাদি ইমামের আগে রুকু থেকে উঠে আসছে, তাহলে এই ব্যক্তি ইমামের অনুসরণ করতেছে না। তাহলে ইমামের অনুসরণের মূল বিষয়টা হলো রুকুতে যাওয়া আর আসা, সিজদায় যাওয়া আর আসা, ইমাম সাহেব আর তায়াম্মুমে বসতেছে বসা আর উঠা, এইগুলো ক্ষেত্রে হলো ইমাম সাহেবের অনুসরণ হওয়া না হওয়ার জরুরি। এই একটা এক নম্বর কথা। দুই নম্বর কথা হলো যে এই যে যারা হাত উঠায়, এদের তো ওদের মাতলা, যে ভুল মাতলাকে বা যে মাতলার উপর আমল নাই সেই মাতলাকে তারা ধরে বেশি টানাটানি করতেছে, এটা তাদের ব্যক্তিগত বিষয়। কিন্তু এটার কারণে তারা যদি কোনো অন্য ইমামের পিছনে নামাজ পড়ে, তাদের নামাজ নষ্ট হবে না, তাদের নামাজ হয়ে যাবে। তারা যে অনুত্তম কাজ করতেছে, যে মাতলার উপর সুন্নাত না, যে মাতলার উপর আমল করা এত উত্তম না, সেই মাতলার উপর তারা আমল করতেছে, আমল করতে যে ইমামের অনুসরণ করতে তাদের বাধা না মাতলাগত দিক থেকে। পুরুষরা কি সোনার জিনিস ব্যবহার করতে পারবে কিনা? অনেকে বলে ব্যবহার করা যায় এক আনা পরিমাণ, বুঝে বললে ভালো হয় না, পুরুষরা স্বর্ণের কোনো পরিমাণ অংশ ব্যবহার করতে পারবে না, তাই ছোট হোক অথবা বড় হোক, নাবালক বাচ্চাকেও স্বর্ণ অলঙ্কার ব্যবহার করা যায় না। তাহলে আরো বলি, ছোট বাচ্চারাও রয়েছে, আল্লাহ তাআলা বড় হিকমতওয়ালা। বিজ্ঞানের মতে স্বর্ণের মধ্যে যৌন শক্তি নিয়ন্ত্রণের শক্তি আছে, স্বর্ণের মধ্যে যৌন শক্তিকে নিয়ন্ত্রণ করার, যৌন শক্তিকে আস্তে আস্তে দমানোর শক্তি আছে স্বর্ণের মধ্যে, এক নাম্বার। টাকনুর নিচেই যে রক থাকে, পায়ের পিছন থেকে যে রক থাকে, সুন্নাতি ভাবে লেবাস পড়লে পায়ের গোছা যে মোটা থাকে, যে রক থাকে, এই রকের রয়েছে কিছু রগ আছে, সূক্ষ্ম রগ, এই রগ গুলো যদি ফাঁকা থাকে তাহলে যৌন শক্তি বৃদ্ধি হয়, এই রগ গুলো যদি ফাঁকা থাকে তাহলে যৌন শক্তি আস্তে আস্তে কিছুটা নমনীয় হয়, দমে যায়, কমে যায়। ইসলাম স্বাভাবিকভাবে যৌন শক্তির ক্ষেত্রে স্বামীর তুলনায় মহিলাকে কিছু চাপা দিয়ে রাখতে চায় যৌন শক্তির ব্যাপারে। যদি স্বামীর চাইতে মহিলার যৌন শক্তি বেশি হয় তাহলে এই মহিলা অপকর্ম করে সহজে, স্বামীর চাইতে যদি স্ত্রীর যৌন শক্তি কম থাকে তাহলে এই স্ত্রী স্বামীর কাছে নত হয়ে থাকে। এই শক্তির ক্ষেত্রে যদি স্বামী দুর্বল হয় স্ত্রী সফল হয়, এই স্ত্রী স্বামীকে কখনো মানতে চায় না। আরো লম্বা ব্যাখ্যা, আল্লাহ তাআলা স্বর্ণ অলঙ্কার পরার বিধান দিয়েছেন মহিলাদেরকে, যদি কোনো মহিলাকে কেউ সবসময় স্বর্ণ অলঙ্কার পরায় রাখে তার এই চাহিদা অর্ধেকটা মিটে যাবে। আমাদের সমাজে যে জন্য দিয়েছিল সেই জন্য ব্যবহার করে না, ওই আলমারিতে উঠাই দিবে, যখন বিয়ের দাওয়াত হবে, বিউটি পার্লার বিয়ের দাওয়াত হবে, এদিন যত অলঙ্কার আছে সব সেজে গুজে সেই মনে একটা বিবাহের পাত্রী হিসেবে যাচ্ছে, আর সারাদিন ধরে চলো না। উম্মাহাতুল মুমিনিন বা যারা ইসলাম সম্পর্কে জানে, স্বর্ণ অলঙ্কার মহিলাদের ব্যবহারের জন্য, ঘরের মধ্যে যখন থাকবে তখন অলঙ্কার ব্যবহার করবে, ইসলামের বিধান এটা। এটা যেটা বলতেছিলাম, এই অলঙ্কারকে আল্লাহ তাআলা পুরুষের জন্য না দিয়ে মহিলার জন্য দিয়েছে, যাতে মহিলা এই সমস্ত দিক থেকে নমনীয় হয়ে থাকে, নিয়ন্ত্রিত থাকে, কিছুটা দুর্বল থাকে। এটা যদি মহিলা না পরে পুরুষ পরে, তা পুরুষের ওই উল্টা ওই শক্তিটা দিন দিন কমতে থাকবে, পরে বাসায় যায় সে দুর্বল হবে আর বাসাওয়ালি সবল হবে। ভুল একটা করার কারণে কত ভুল আসতেছে সমাজে, কোন অবস্থায় আল্লাহ তাআলা স্বর্ণ অলঙ্কার পুরুষের জন্য পরা জায়েজ করেন নাই, কোন অবস্থায়। আমি 300 টাকা পাইয়াছি, এই টাকাগুলি এখন কি করিব, মাইকিং করা সম্ভব না, মাইক ভাড়া 1 ঘন্টা 300 টাকা, তার সাথে আবার রিক্সা ভাড়াও লাগবে 300 টাকা, বুঝায় বললে ভালো হয়। যদি কোনো টাকা পয়সা পাওয়া যায় তাহলে ওই টাকার পরিমাণ আগে চিন্তা করতে হয় যে এই টাকার পরিমাণ হলে কি পরিমাণ সময় সে তালাশ করতে পারে। 5 টাকা পড়ছে, 10 টাকা পড়ছে, এটা আর লম্বা সময় তালাশ করবে না। 300 টাকা পড়ছে, 300 টাকা পাওয়া গেছে, তা 300 টাকা পড়েছে তাহলে বোঝা যায় 1-2 দিন এই টাকার জন্য ওই ব্যক্তি খোঁজ করতে পারে। তা এই একটা সম্ভাব্য সময় নির্ধারণ করে এই সময় পর্যন্ত আশপাশে যেভাবে জানানো হয় সেভাবে জানানো, যে টাকা পাওয়া গেছে তার আশপাশে মানুষকে জানানো যে ভাই এই টাকা আমি কিছু টাকা পেয়েছি। সম্ভাব্য একটা সময় 1000 টাকা হলে বেশি দিন, 1 মাস হইতে পারে, 300 টাকা 1 সপ্তাহ হইতে পারে, এভাবে একটা সম্ভাব্য সময় অপেক্ষা করে যখন আর মালিক না পাওয়া যায় তখন এই টাকার সব ওই মালিক পাবে এই নিয়ত করে এতিম মিসকিনের ফান্ডে দিয়ে দেওয়া, এতিমখানায় দিয়ে দেওয়া, অথবা কোনো অসহায় এতিম মিসকিন যারা জাকাত খেতে পারে, সদকা খাইতে পারে, এদেরকে দিয়ে দেওয়া, এই নিয়ত করে দিয়ে দেওয়া যে টাকার মালিক সে, এই সব যেন সে পেয়ে যায়। হাসরের ময়দানে যখন সে দেখবে যে তার 300 টাকার বিনিময়ে হাসরের ময়দানে অনেক সওয়াব পেয়ে গেছে, তখন সে আর আমার কাছে এই টাকার দাবি করবে না। এই হলো দায় মুক্ত হওয়ার অবস্থা। তবে টাকা উঠানোর পরে এইভাবে সদকা করে দেওয়া হয়েছে, এরপরে কোনো ব্যক্তি পাওয়া গেছে, সেই ব্যক্তি বলে যে আমি এই সদকা করতে রাজি না, আপনি সদকা কেন করলেন, টাকা তো আমার। তখন যে ব্যক্তি টাকা উঠিয়েছে ওই ব্যক্তির পকেট থেকে ওকে তাকে 300 টাকা দিয়ে দিতে হবে। কেন তুমি টাকা উঠালে? ইসলামের বিধান তো এমন ছিল, আল্লাহ রাসূল শেখ জাকারিয়া রহমাতুল্লাহ আব্বিতিতে লিখছেন, আব্বিতি নামক কিতাবে লিখছেন, দুই ব্যক্তি একজন আরেকজনের কাছে জমি বিক্রি করছে, জমি বিক্রি করলে যে জমি খরিদ করছে সে জমিতে লাঙ্গল দিতে যেয়ে লাঙ্গলে মাথায় বিশাল এক মাটির কলস, তার মধ্যে স্বর্ণর টাকা, এখন লাঙ্গলে বাইতে ওটা উঠাই না, উঠানোর পরে এখন লাঙ্গল চাষ করা বাদ দিয়ে এই স্বর্ণের টাকা নিয়ে জমিওয়ালার বাড়িতে চলে গেছে। যে বলে যে ভাই তোমার কাছ থেকে আমি জমি কিনছি, তোমার কাছে তো এই স্বর্ণের টাকা আমার সাথে আমি কিনি নাই, তোমার এই জিনিস তুমি নিয়ে না। আর ওই লোক বলে যে ভাই আমি জমি বিক্রি করেছি, জমি আমি জমির মধ্যে যা আছে এটাও তোমার কাছে আমি বিক্রি করে দিচ্ছি। দেখেন মানুষের চরিত্র কি ছিল, সম্পদ নিতে চাচ্ছে না আরেকজনের কাছে। এই দুইজনের নিয়ে ঝগড়া বাঁধছে, ঝগড়া বাঁধার পরে তখনকার যুগের এক হাকিম ছিল যে ফাইসালা করবে তার কাছে গেছে, ফাইসালাকারী এই দুজনের সবকিছু শুনে এখন জিজ্ঞেস করে আপনাদের ছেলে মেয়ে কার কয়জন, তখন শোনে যে একজনের মেয়ে বিবাহের উপযুক্ত আর একজনের ছেলে বিবাহের উপযুক্ত। তখন বলে যে আমি যে ফাইসালা করবো সে ফাইসালা মানবেন তো, তা মানবো, তা আমি ফাইসালা করবো আপনার ছেলে আপনার মেয়ের সাথে বিবাহ দিয়ে তাদের জীবন চলার জন্য এই স্বর্ণ অলঙ্কার তাদেরকে ধার করে হাতিয়ে দিয়ে দিলাম। এটা ছিল ইসলামের একটা সময় যে মানুষের মধ্যে সততা এমন ছিল। এখন তো অধঃপতনের সময়, আমি টাকাটা না উঠালে বেহাত হয়ে যাবে এমন যদি আশঙ্কা থাকে, তখন টাকাটা উঠাই অপেক্ষায় থাকা, আর অপেক্ষায় থাকার পরে না পাওয়া গেলে তার আমল নামায় সওয়াব হবে এই নিয়ত করে সৎকার করে দেওয়া। আল্লাহ তাআলা আমাদের সকলকে শরীয়ত বুঝে এগুলোর উপর আমল করবার তৌফিক দান করুক। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যানবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم أنت السلام ومنك السلام، تبارك ربنا وتعاليت يا ذا الجلال والإكرام. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين يا الله আমাদের জীবনের সকল প্রকার গুনাহগারকে মাফ করে দেন, ইয়া আল্লাহ আমাদের জিন্দা মুর্দা সকল আত্মীয়-স্বজনকে মাফ করে দেন, ইয়া আল্লাহ। বিশেষভাবে আমরা যারা হাত তুলেছি, অনেকে বাপ হারা, অনেকে মা হারা, অনেকে বাপ মা উভয়কে হারিয়েছি, ইয়া আল্লাহ। দুনিয়ার মধ্যে সবচেয়ে আপন ছিল মা, সবচেয়ে আপন ছিল বাপ, সেই বাপ মা যাদের অন্ধকার কবরে, ইয়া আল্লাহ ইতিমার মতো আমাদের নেকামলের দিকে তাকিয়ে থাকে, আল্লাহ সন্তান হয়ে তো বাপ্পার ঋণ শোধ করতে পারি নাই, ইয়া আল্লাহ সে সমস্ত বাপ্পার কবরে আজাবকে আপনি মাফ করে দেন, ইয়া আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন, ইয়া আল্লাহ তাদের জন্য জান্নাতুল ফেরদাউসের ফয়সালা করে দেন, ইয়া আল্লাহ আমাদের যাদের আব্বা আম্মা জীবিত আছেন তাদের খেদমত করে জান্নাত লাভ করবার তৌফিক দান করেন, ইয়া আল্লাহ আমাদের ছেলে মেয়েদেরকে দিনদার পরেজগার হিসেবে কবুল করে নেন, আমাদের জন্য উপকারী আখেরাতে নাজাত রসিলা হিসেবে কবুল করে নেন, ইয়া আল্লাহ আজকে দুপুরে আপনারা নেক বান্দারা যারা যা হলো, ইয়া আল্লাহ ছয়বার হজ করেছে দুনিয়ার মানুষ সবাই ভালো বলতেছে, ইয়া আল্লাহ সেই বান্দাকেও আপনি মাফ করে দেন, ইয়া আল্লাহ আমাদের দেশের জন্য বড় ইয়া আল্লাহ বড় দুর্যোগ, ইয়া আল্লাহ বড় মর্মান্তিক ঘটনা, আল্লাহ 23টা লাশ আজকে জানা যা হয়েছে, ইয়া আল্লাহ বিমান দুর্ঘটনায় যারা ইয়া আল্লাহ শহীদ হয়েছে, ইয়া আল্লাহ তাদের সকলকে আপনি মাফ করে দেন, ইয়া আল্লাহ যে সমস্ত মায়ের কোল খালি হয়েছে, ইয়া আল্লাহ তাদেরকে আপনি সান্ত্বনা এবং ধৈর্য ধারণ করবার তৌফিক দান করেন, ইয়া আল্লাহ আমাদের দেশকে এবং বিশ্বের সমস্ত ইয়া আল্লাহ মুসলমানকে সমস্ত দুর্যোগ থেকে ইয়া আল্লাহ নিরাপত্তা দান করেন, ইয়া আল্লাহ এবং দুর্ঘটনা থেকে আপনি সকলকে নিরাপত্তা দান করেন, ইয়া আল্লাহ আপনি আমাদের সকলকে আপনার শরীয়তের হুকুম মেনে জীবন যাপন করবার তৌফিক দান করেন, ইয়া আল্লাহ দূর দূর থেকে কত ভাই তাফসীর শোনার জন্য আসে, ইয়া আল্লাহ এই সময়টুকু ব্যয় করার কারণে তাদের দিনের সময় বাকি সময়গুলোকে আপনি বরকত দান করেন, ইয়া আল্লাহ দিনের উপর চলা তাদের জন্য আমাদের সকলের আমাদের সকলের জন্য সহজ করে দেন, ইয়া আল্লাহ কোরআনের মহব্বতে যারা আসে ইয়া আল্লাহ কোরআন যেন তাদের জন্য সুপারিশকারী হয় ব্যাপারে আপনি আমাদের সকলকে কবুল করে নেন, ইয়া আল্লাহ এই কোরআনের তাফসীরকে আপনি আমাদের সকলের জীবনের হেদায়েতের জন্য কবুল করে নেন, ইয়া আল্লাহ আপনি তো আমাদের সকলের সার্বিক অবস্থা জানেন, ইয়া আল্লাহ কার কিসের পেরেশানি, ইয়া আল্লাহ সকল প্রকার পেরেশানি থেকে আমাদের সকলকে মুক্তি দান করেন, ইয়া আল্লাহ অনেকের বাসায় অশান্তির আগুন জ্বলতেছে, ইয়া আল্লাহ সকলের বাসা থেকে সকল প্রকার অশান্তিকে আপনি দূর করে দেন, ইয়া আল্লাহ বাসাগুলো থেকে গুনাহের উপায় উপকরণগুলোকে দূর করে দেন, ইয়া আল্লাহ গুনাহের ছয়লা শান্তির দরজা সব বন্ধ ইবাদত হয় না, ইয়া আল্লাহ বাসাগুলোকে ইবাদতের পরিবেশ কায়েম করে দেন, ইয়া আল্লাহ কোরআন তেলাওয়াতের ঘর জিকিরাজগারের ঘর হিসেবে কবুল করে নেন, ইয়া আল্লাহ আমাদের যাদেরকে সন্তান দিয়েছেন তাদের সন্তানদেরকে নেককার হিসেবে কবুল করে নেন, ইয়া আল্লাহ শিশু অবস্থায় যেন সন্তানদেরকে সুন্দর মতো লালন পালন করতে পারি, বড় হয়ে যেন এদেরকে দিক নির্দেশনা মোতাবেক চালাতে পারি সেই তৌফিক দান করুক, ইয়া আল্লাহ যাদেরকে সন্তান দেন নাই তাদেরকে নেককার সন্তান দান করুক, ইয়া আল্লাহ অনেক ছেলে মেয়েরা অবিবাহিত, ইয়া আল্লাহ অনেকের ইয়া আল্লাহ বিবাহের প্রয়োজন কিন্তু উপযুক্ত পাত্র পাত্রীর অভাব, ইয়া আল্লাহ অবিবাহিত এবং অবিবাহিতার জন্য ইয়া আল্লাহ উপযুক্ত পাত্র পাত্রীর ব্যবস্থা করে দেন, ইয়া আল্লাহ আপনি আমাদের সকলকে সকল প্রকার পেরেশানি থেকে মুক্তি দান করেন, ইয়া আল্লাহ আমাদের সকলের হায়াতে বরকত দান করেন, নেকামলে বরকত দান করেন, সময়ে বরকত দান করেন, হালাল রিজিকে বরকত দান করেন, ইয়া আল্লাহ বাকি জীবন যেন আপনার সন্তুষ্টির উপরে কাটাতে ইয়া আল্লাহ সন্তুষ্টির উপরে কাটাতে পারি সেই তৌফিক দান করুন, ইয়া আল্লাহ মৃত্যুর আগে মৃত্যুর প্রস্তুতি নিয়ে যেন মৃত্যুবরণ করতে পারি সেই তৌফিক দান করুন, ইয়া আল্লাহ হঠাৎ মৃত্যু থেকে আপনি আমাদের সকলকে মুক্তি দান করেন, ইয়া আল্লাহ দুর্ঘটনার মৃত্যু থেকে আমাদের সকলকে মুক্তি দান করেন, ইয়া আল্লাহ ভুগে ভুগে সুগে সুগে যেন ইয়া আল্লাহ আমাদের মৃত্যুবরণ না হয় সুস্থ অবস্থায় সবল দেখে যেন বাকি জীবন কাটাতে পারি সেই তৌফিক দান করুন, অন্যের উপর যেন বোঝা হয়ে না থাকতে হয়, অন্যকে যেন কষ্ট দিয়ে যেতে না হয়, ইয়া আল্লাহ সেভাবে আপনি আমাদের জীবনকে সুন্দর করে দেন, ইয়া আল্লাহ আমাদের জীবনের সমস্ত নেক আমাল নেক দোয়া নেক আশা গুলোকে কবুল করে নেন, সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।